আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم تسليمًا كثيرًا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ، وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا. أَمَّا بَعْدُ، فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَخَيْرَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَشَرَّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1439 হিজরি সনের পহেলা রমাদান তারিখে সালাতুল আসরের পরে ইফতারির পূর্ব মুহূর্তে অত্যন্ত মোবারকময় মাকবুল একটি সময়ের মধ্যে আমরা কিছু ভাই এখানে একত্রিত হয়ে রমাদানের ফাদাইল মাসাইল সংক্রান্ত বিষয়কে সামনে রেখে কোরআনে কারিম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যে মাসটির মধ্যে উপস্থিত আছি এই মাসটির নাম হল, এই মাসের নাম কি? রমাদান। কোরআনে কারিমে আল্লাহ সুবহান ওয়া তাআলা আর কোনো মাসের নাম উল্লেখ করেন নাই, কোনো মাসের নাম বলেন নাই, একটিমাত্র মাসের নাম আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে উল্লেখ করেছেন, সেই মাসটি হলো শাহরু রমাদান। কোরআনে কারিমে সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহান ওয়া তাআলা এই রমাদান মাসের নামটি উল্লেখ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলা রমাদান মাসটির নাম বিশেষ করে উল্লেখ করেছেন। তাহলে বোঝা যায় যে রমাদান মাসটি আল্লাহ সুবহান ওয়া তাআলার নিকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোবারকময় ফজিলতময় একটি মাস। এজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা এই মাসটির নাম বিশেষ করে কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাসটি রমাদান মাসের মধ্যে আল্লাহ পাক অসংখ্য নিয়ামত রেখেছেন, একটা দুইটা নয়, অসংখ্য নিয়ামতের সমাহার এই শাহরে রমাদান। তবে তার মধ্যে এক নম্বর নিয়ামত যেটি, সেটি হলো, এক নম্বর নিয়ামত কোনটি বলেন তো দেখি? কোরআন নাযিল হওয়া, আনজালুল কোরআন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য, দুনিয়াবাসীর জন্য সবচেয়ে বড় যে নিয়ামতটি দিয়েছেন সেটি হলো কোরআনে কারিম নাজিল করেছেন আল্লাহ পাক এই রমাদান মাসে। এজন্য এই রমাদান মাসটি আল্লাহ পাকের নিকট এত বরকতময়, এত ফজিলতময়, এত গ্রহণযোগ্য মূল কারণ যেটি সেটি হলো কোরআনে কারিম নাজিল হওয়া। কোরআনে কারিম এমন একটি কিতাব, এই কিতাবের সাথে যেই জিনিস সম্পৃক্ত হবে, যে ব্যক্তি সম্পৃক্ত হবে, যে সময় সম্পৃক্ত হবে, সেই ব্যক্তি সেই সময় সেই স্থান মূল্যবান হয়ে যাবে। সুবহানাল্লাহ, এটি কোরআনে কারিমের একটি বিশেষ বৈশিষ্ট্য যে কোরআনে কারিমের সাথে যে লাগে সে সম্মানিত হয়ে যায়। কারণ কি? কারণটা বলেন তো দেখি। কারণ হইল কোরআনে কারিম কালামুল্লাহ, কোরআনে কারিম কালামুল্লাহ। কোরআনে কারিমের সংজ্ঞা নিয়ে কিন্তু একতলাপ আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে কোরআনে কারিমের সংজ্ঞা একটা, আর মুতাজিলাদের মতে, তারপরে রাফেজিদের মতে, অন্যান্য আকিদা পন্থী মানুষের কাছে কোরআনের সংজ্ঞা ভিন্ন রকম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটে কোরআনে কারিমের সংজ্ঞা হলো আল কোরআন হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জাল আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মাকতুব ফিল মাসাহিফ ওয়াল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বেলা শুবহাতিন। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোরআনে কারিমের সংজ্ঞা। তো এখানে প্রথমে যে কথাটি বলা হয়েছে আল কোরআন হুয়া কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। কালাম মানে কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আজিজ, আল্লাহ পাক হলেন মহা সম্মানিত, মহান ইজ্জতের মালিক, সমস্ত ইজ্জতের সম্মানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে জি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। সমস্ত ইজ্জতের মালিক, সম্মানের মালিক, ওয়ালিল্লাহিল ইজ্জাতু জামিয়া। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যিনি সমস্ত ইজ্জতের মালিক তার কথাগুলো ইজ্জতওয়ালা, তার কথাগুলো ইজ্জত সম্পন্ন। সুতরাং ব্যক্তি থেকে যেমন কথা আলাদা করা যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকেও আলাদা করা যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আজিজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ইজ্জতের মালিক, ঠিক আল্লাহ পাকের কালাম আল্লাহর কথাও এরকম ইজ্জতের মালিক, ইজ্জতওয়ালা। এই জন্য এই কোরআনে কারিম যেখানে যাবে, যার সাথে লাগবে, যে সময়ের সাথে সম্পৃক্ত হবে, যে স্থানের সাথে সম্পৃক্ত হবে, সেটাই ইজ্জতওয়ালা হয়ে যাবে। এই কোরআনে কারিম সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় লিখেছিলেন? লাউহে মাহফুজ। বাল হুয়া কোরআনুম মাজীদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক সর্বপ্রথম কোরআনে কারিমকে সংরক্ষণ করেছেন একটি ফলকের মধ্যে, সেই ফলকটির নাম হলো লাউহে মাহফুজ, সংরক্ষিত একটি ফলক। এটি সংরক্ষিত মানে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের পাশে ঝুলন্ত অবস্থায় আছে। এখানে কোনো মানুষও যেতে পারে না, কোনো জিনও যেতে পারে না, কোনো ফেরেশতাও যেতে পারে না, কেউ যাওয়ার কোনো উপায় নেই। তাহলে এই জায়গাটা মাহফুজ, একেবারে সংরক্ষিত একটি জায়গা। দেখেন এই লাউহে মাহফুজের মধ্যে কোরআনে কারিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখার কারণে এই কোরআনে কারিম লিখিত সেই সংরক্ষিত পলকটিকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন যে সেটি আল্লাহর আরশের ডান পাশে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই পলকটি এত দামি হওয়ার পিছনে মূল কারণ কি? কোরআন। কোরআন লেখা হয়েছে এই জন্য। কোরআনে কারিমকে আল্লাহ পাক ওই মূল কফি থেকে, মূল জায়গা থেকে একটি কফি লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। আবার সূরা দোখানের মধ্যে বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতি মুবারাকা। একটি মোবারকময়, একটি মহামহিমান্বিত, সম্মানিত রাত্রে আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, সেটা লাইলাতুল কদরে নাজিল করছেন। লাইলাতুল কদরে কোরআনটাকে একটা কফি লাউহে মাহফুজ থেকে কোথায় নিয়ে আসছেন? জি, প্রথম আকাশে। প্রথম আকাশে আসছে লাইলাতুল কদরের রাত্রিতে। প্রথম আকাশে এনে যেই জায়গায় এই কোরআনের কপিটা রাখা হয়েছে, এই জায়গাটার নাম বাইতুল ইজ্জত। এই জায়গাটার নাম বাইতুল ইজ্জত। এটা আল্লাহর গড় বাইতুল্লাহ বরাবর প্রথম আসমানে। আমরা পৃথিবীতে যে বাইতুল্লাহটা দেখি, এই বরাবর তিনটা ঘর আছে, জমিনে হইল জমিনবাসীর জন্য মসজিদে হারাম যেটা আমরা দেখি বাইতুল্লাহ, আর প্রথম আকাশে হইল বাইতুল ইজ্জত, আর সপ্তম আকাশের উপরে হইল বাইতুল মামুর। বাইতুল মামুরে তাওয়াব করে ফেরেশতারা, বাইতুল ইজ্জতে তাওয়াব করে ফেরেশতারা, আর বাইতুল্লাহ নিচে যেটা আছে এটাতে তাওয়াব করে আমরা মানুষ আর জিন। ফেরেশতাও তাওয়াব করেন, তবে মানুষ এবং জিনেরাই মূলত এখানে তাওয়াব করেন। তাহলে এই বাইতুল ইজ্জত এখানে কিন্তু কোনো গড় ছিল না, কিছুই ছিল না। কোরআনে কারিমের একটা কফি আসার কারণে এই গড়টার নাম হয়ে গেছে বাইতুল ইজ্জত, ইজ্জতের ঘর, সম্মানের ঘর। তো এটা এত ইজ্জত কেমনে হইল? কোরআনে কারিমের কারণে, মূল কারণ কোরআনে কারিম। আচ্ছা, কোরআনে কারিমটি নাজিল শুরু হয়েছে এই রমাদান মাসে, আল্লাহ পাক কোরআনে কারিম নাজিল করা শুরু করেছেন রমাদান মাসে। রমাদান মাসে নাজিল হওয়ার কারণে বাকি ১১টি মাসের থেকে কোরআনে রমাদান মাসের দাম বেড়ে গেছে, সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক শুধু রমাদান সিয়াম দিছেন, কিন্তু রমাদান মাস দেন নাই। আল্লাহ পাক আমাদেরকে সিয়ামও দিছেন, রমাদান মাসও দিছেন। অর্থাৎ এই মাসের সিয়ামটা যেমন ফজিলতময়, শুধু রমাদান মাসটাও একটা ফজিলতময়। রমাদান মাসের একটা ফজিলত, সিয়ামের একটা ফজিলত। অন্য উম্মতকে আল্লাহ পাক সিয়ামের ফজিলত দিছেন, কিন্তু রমাদান মাসের ফজিলত দেন নাই। তাহলে রমাদান মাসটার দাম বেড়ে গেছে, মর্যাদা বেড়ে গেছে, কিসের কারণে? কোরআন নাজিলের কারণে, কোরআনের কারণে। আচ্ছা, যেই রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত্রি হলো লাইলাতুল কদর, সেই রাত্রিকে আল্লাহ পাক বলতেছেন লাইলাতুল কদরে খাইরুম মিন আলফ শাহর। একটি রাত্রি হাজার মাসের চাইতে বিশাল ফজিলতময় হয়ে গেছে। কারণটা কি? রাতের কোরআন নাজিল, ওই রাত্রে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই রাতটা এত মহিমান্বিত হয়ে গেছে, বরকতময় হয়ে গেছে। আচ্ছা, এই কোরআনে কারিমটা নাজিল যেদিন, একটা আয়াত নাজিল হয়েছে আরাফাতের ময়দানে, কোরআনে কারিমের একটি আয়াত আরাফাতের ময়দানে দশম হিজরির নয় জিলহজ তারিখ একটা আয়াত নাজিল হয়েছে। বলতে পারবেন সেটা কোন আয়াত? দশম হিজরির নয় জিলহজ তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি এর বিদায় হজের মধ্যে আরাফাতের ময়দানে আয়াতটা নাজিল হয়েছে। জি, সূরা আল মায়দা তিন নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে আল্লাহ পাক দীনকে, ইসলামকে পরিপূর্ণর ঘোষণা দিয়েছেন। এই পরিপূর্ণতার ঘোষণাটা যে ময়দানে আসছে, কোরআনে কারিমের এই আয়াতটা যে ময়দানে আসছে, সেই ময়দানের দোয়াটা পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া হয়ে গেছে, সুবহানাল্লাহ। আরাফার ময়দানের দোয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাইরুদ দোয়া ও আরাফা, দুনিয়ার যত দোয়া আছে তার মধ্যে শ্রেষ্ঠতম দোয়া হলো আরাফার দোয়া। তাহলে আরাফার ময়দানের এত মর্যাদা কিসের কারণে? কোরআন সেখানে পরিপূর্ণতা লাভ করছে, দিন পরিপূর্ণতা লাভ করছে, এই জন্য আরাফার ময়দানের মর্যাদা এত বেশি হয়ে গেছে। অর্থাৎ দিনে নাজিল হওয়ার কারণে দিন মর্যাদাপূর্ণ হয়েছে, রাতে নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর মর্যাদাপূর্ণ হয়েছে। কথাটা বুঝতে পারছেন? রাতের ক্ষেত্রে লাইলাতুল কদর সবচেয়ে বেশি মর্যাদাবান, আর দিনের ক্ষেত্রে আরাফার দিনটা সবচেয়ে বেশি মর্যাদাবান। আবার কেউ কেউ ইয়ামান নাহারের কথা বলছেন, কোরবানির দিনের কথা বলছেন। তো এই কোরআনে কারিম নাজিল হয়েছে দুইটা নগরীতে, এক নগরীর নাম হলো মক্কা আল মুকাররমা, আর এক নগরীর নাম হলো মদিনা মুনাব্বারা। মক্কা মুকাররমা, মদিনা মুনাব্বারা, দেখেন এই দুইটা নগরীতে কোরআন নাজিলের কারণে, মক্কা ছিল একসময় বাক্কা, কোরআন নাজিলের কারণে মক্কা হয়ে গেছে, বাক্কা হয়ে গেছে, মক্কা না খালি মক্কা মুকাররমা হয়ে গেছে। মুকাররমা মানে সম্মানিত নগরী, যে নগরীর কসম আল্লাহ কোরআনে বলছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন, এই বালাদে আমিন, এই নিরাপত্তার নগরী মক্কা মুকাররমার কসম। এই মক্কা মুকাররমার দাম আল্লাহর কাছে অনেক বেড়ে গেছে, কারণ কি? কোরআন, এখানে কোরআন নাজিল হয়েছে মক্কা মুকাররমা। মদিনা মুনাব্বারার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে, মদিনার নাম ছিল আগে কি? ইয়াসরিব, ইয়াসরিবের কোনো দামও ছিল না। ইয়াসরিব ছিল ওই অঞ্চলের মধ্যে আরবের এলাকাগুলোর মধ্যে সবচেয়ে খারাপ এলাকা। খারাপ এলাকা মানে বিপদ আপদের রোগের এলাকা। এই এলাকা খালি রোগ হইতো, অসুখ বিসুখ হইতো। যেমন আমাদের দেশে মানুষ সহজে পাহাড়ি এলাকায় যায় না, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কয় এইসব এলাকায় ম্যালেরিয়া হয়, বিভিন্ন রোগ হয়। ওই আমলে কেউ ইয়াসরিব যাইতো না। ইয়াসরিব খালি জ্বর হয়, রোগ ব্যাধি হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে সবার জ্বর হয়েছে, কঠিন জ্বরে আক্রান্ত হয়েছেন এই ইয়াসরিব যাওয়ার পরে। সেই ইয়াসরিব হয়ে গেছে কি মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ, যে মদিনা মুনাওয়ারার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে আল্লাহ মদিনাকে আমাদের কাছে, মদিনার প্রতি এমন মহব্বত তৈরি করে দাও, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কাহুব্বে মাক্কাতা আও আশাদ্দা। হে আল্লাহ, মদিনার মহব্বত এত বেশি তৈরি করে দাও আমাদের মধ্যে, মক্কাকে যেরকম আমরা মহব্বত করি বরং তার থেকে আরো বেশি। সুবহানাল্লাহ, তাহলে মদিনা এত মর্যাদাবান কেন? কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিলের কারণে মদিনা নগরীতে এই ইয়াসরিবে কোরআন নাজিল হয়েছে। কোরআনই মদিনার চেহারা পাল্টাই দিছে। এরপরে দেখেন কোরআন নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের ঘরগুলায়। স্ত্রীদের ঘরগুলা ছোট্ট ছোট্ট ঘর, যে ঘরগুলার ছাউনি ছিল কিসের? খেজুর পাতার। মদিনার যে মসজিদ নববীর পাশে জাদুঘর আছে, এই পাশে মিউজিয়াম দেখছেন না, কাবলার ডান পাশে মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামে ঢুকে দেখবেন যে ওই হুজরা গুলা কেমন ছিল। হুজরার একটা নমুনা সেখানে দেওয়া আছে। এইগুলা না সাবা মাসার জন্য, এই মসজিদ নববীর চত্বরেই পাশে একটা মিউজিয়াম আছে। এই মিউজিয়ামের ভিতরে দেখবেন যে ছোট ছোট হুজরা গুলার একটা নকশা, মানে নবী সাল্লামের যুগের মসজিদ নববী এই এলাকাটা কেমন ছিল। তো যেখানে নবী সাল্লামের কবর, এটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরা, এর সাথে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার হুজরা, এই পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হুজরা, এইভাবে সব স্ত্রীদের হুজরা গুলো এখানে পর্যায়ক্রমে এখানে দেওয়া হয়েছে। পরবর্তীতে এই হুজরা গুলো এখন মসজিদ নববীর ভিতরে চলে গেছে। তো এই হুজরা গুলো আমরা ছোট ছোট হুজরা, এগুলার ছাউনি ছিল খেজুরের পাতা, কোনো মূল্যবান জিনিস দিয়ে ছাউনি ছিল না। এটার গাঁথনি ছিল আপনার হোগলা পাতা, তারপরে কিছু পাথর, কিছু মাটি, মাটি পাথর বিভিন্ন জিনিস দিয়ে এটার গুদাম বানানো হয়েছে, ওয়াল দেওয়া হয়েছে সেই রকম ঘর। এটার বিছানা ছিল কিরকম হুজরা গুলার? আল্লাহ আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা বের করে সাহাবায়ে কেরামকে দেখাইছেন, এই দেখো তোমাদের নবীর বিছানা, তোমাদের নবী এই বিছানায় শুইতেন। যে বিছানায় শুইলে ঘর থেকে বের হইলে পিঠের মধ্যে দাগ লেগে থাকত। বিছানাটা এমন ছিল যে বিছানায় কেউ শুইলে আপনার পিঠের মধ্যে দাগ পড়ে যেত, এরকম বিছানা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে বালিশগুলো এত শক্ত ছিল যে এই বালিশগুলোর মধ্যে স্বাভাবিকভাবে আরাম করে শোয়া যায় না। এই হুজরার বিছানাগুলো এরকম, বালিশগুলো এরকম, তারপরে ছাউনিগুলো এরকম, কিন্তু এই হুজরা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে এত মর্যাদাবান হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে একটা সূরার নামে রেখেছেন সূরা আল হুজুরাত। নবীর স্ত্রীদের এই হুজরাকে আল্লাহ এত সম্মানিত করছেন, এই হুজরার নামে সূরার নামকরণ করছেন, আবার আয়াতের মধ্যে উল্লেখ করে দিছেন, ইন্নাল্লাযীনা ইউনাদূনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। যারা আপনাকে হুজরার পিছন থেকে ডাকাডাকি করে এরা বেআক্কল। আল্লাহ বলছে যে এদের আকল কম, জ্ঞান কম, এদের বিবেক কম, এই জন্য আমার নবীকে ডাকাডাকি করে। এই হুজরা এত সম্মানিত হইল কেন? এই হুজরা সম্মানিত হওয়ার কারণ হলো কোরআন নাজিল হইছে। এইভাবে দেখেন কোরআনে কারিমের সাথে যত জায়গা সম্পৃক্ত হয়েছে, কোরআনে কারিমের সাথে যত স্থান, যত সময়, যত দিন, যত রাত, যত জায়গা, যত ব্যক্তি, জিব্রিল আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে সাইয়েদুল মালাইকা। সাইয়েদুল মালাইকা হইছে কেমনে? কারণ জিব্রিল আলাইহিস সালাম এমন ফেরেশতা যিনি কোরআন বহন করছেন, হামিলুল কোরআন, কোরআন বহনকারী ফেরেশতা। তো কোরআন যেহেতু এত মর্যাদাবান, কোরআন যিনি নিয়ে আসছেন উনিও মর্যাদাবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদুল মুরসালিন, সমস্ত নবীদের মধ্যে সেরা সাইয়েদ। তাহলে নবী সাল্লাম সাইয়েদ হলেন কেন? কারণ নবী সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, যে কিতাবটা নাজিল হয়েছে সেটা সাইয়েদ। সাইয়েদ যে প্রধান কিতাব আল্লাহর, যেটা কালামুল্লাহ নাজিল হয়েছে, এটা যে নবীর উপরে নাজিল হয়েছে সেই নবীও হয়ে গেছেন সাইয়েদুল মুরসালিন, সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বলেন, যে স্থান বলেন, যে সময় বলেন, যেটার সাথে কোরআনে কারিম সম্পৃক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ সেই জায়গাটা উন্নত হয়ে গেছে, মর্যাদাবান হয়ে গেছে। আমার সম্মানিত ভাইরা, আমরা যে কথাটা বলতে চাচ্ছি, এই কোরআনের সাথে আমরাও যদি লেগে যাই, এই কোরআনের সাথে যদি আমরাও সম্পৃক্ত হয়ে যাই, তা আমরাও হয়ে যাবো এরকম মূল্যবান, সুবহানাল্লাহ। আজকে সারা দুনিয়াতে মুসলিম উম্মা মার খায়, মার খাওয়া জাতি পৃথিবীতে কয়টা? একটা। আর মার দেওয়া জাতি সবগুলা, মুসলিম ছাড়া যত জাতি আছে পৃথিবীতে সবাই খালি মারে, আর মার খায় খালি এক জাতি, সেই জাতির নাম হলো মুসলিম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা কোনো মন মরা হইও না, চিন্তা করিও না, ফেরেশানি করিও না, ওয়া আনতুমুল আলাউনা, সারা দুনিয়ার নেতৃত্ব দিবে তোমরাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। শর্তটা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, মুমিন হইতে হবে, মুমিন হলে সারা দুনিয়ার নেতৃত্ব তোমরা দিবা। কিন্তু আজকে আমরা সারা দুনিয়াতে মার খাই, নেতৃত্ব দূরে থাকুক, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার নাই পৃথিবীতে, খালি মার খাই। মার খাই কেন? আল্লামা ইকবাল কবিতার ভাষায় বলছেন, ওহে জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর আর তুম খার হুয়ে তারেকে কোরআন হোকর। এক জামানায় সারা বিশ্ব মুসলমানেরা নেতৃত্ব দিছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলে ফোরাত নদীর কূলে শিশুও কান্না বন্ধ করে দিত। শিশু কানতেছে, যদি বলে যে ওমর আসতেছে, শিশুর কান্না বন্ধ ওমরের নাম শুনলে। সারা দুনিয়া থরথর করে কাঁপছে, আর আজকে তোমরা সারা দুনিয়াতে লাঞ্ছিত হচ্ছ, কারণ কি? তারেকে কোরআন হোকর, তোমরা আজকে কোরআন ছেড়ে দিয়েছ, কারণ তোমাদের সম্মান মর্যাদা নেতৃত্বের মূল চাবিকাঠি কোরআন। তো যেটা মূল চাবিকাঠি সেটার সাথে তোমাদের সম্পর্ক নাই, তো তোমরা আর পৃথিবীর নেতৃত্ব দিবে কেমনে? তোমাদের মার খাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো তোমাদের কপালে আর কিছু নাই। আজকে কোরআনকে মুসলিম উম্মা এমন ভাবে ছেড়ে দিয়েছে যে আমরা কোরআন তো তেলাওয়াত করি না, আর কেউ একটু তেলাওয়াত করলেও কোরআনকে বুঝার চেষ্টা করি না। এমনকি নাউজুবিল্লাহ আজকে মুসলিমদের মধ্যে এই ফতোয়া আসে, কোরআন পড়িয়েন না, অনুবাদ পড়িয়েন না, তাফসির পড়িয়েন না, গোমরা হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ। কোরআন নাজিল হয়েছে হুদাল লিন্নাস, আল্লাহ পাক বলেছেন সমগ্র মানবতার হেদায়েতের জন্য কোরআন নাজিল করা হয়েছে। আর মুসলমান বলে যে কোরআন বুঝলে, কোরআন যদি আপনি তাফসির পড়েন, অনুবাদ করেন, আপনি গোমরা হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। এটা তো ইহুদিদের কথা, কিন্তু সেই কথা আজকে মুসলমানের মুখ থেকে বাইর হয়, বলে যে কোরআন পড়লে আপনি গোমরা হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। কোরআন নাজিল হলো হেদায়েতের জন্য, তারপরে কয় কি, আপনি যে কোরআনের তাফসির পড়েন, আপনার কাছে কয়টা এলেম আছে? কোরআনের তাফসির করতে হলে এত এলেম লাগে, 14টা এলেম লাগে। কোরআনের তাফসির করতে হলে এলেম লাগে, পড়তে হলে এলেম লাগে না, কথাটা বুঝতে পারছেন? কোরআনের তাফসির যিনি লিখবেন তার কাছে 14 রকমের এলেম লাগবে, কিন্তু আমি আপনি যে পড়বো, আমার কাছে এলেম এক রকমের এলেমও দরকার নাই। উনি 14 রকমের এলেম দিয়ে লিখছেন, আমাদের মতো যাদের এলেম নাই এদের জন্য লিখছেন। উনি তাফসিরটা ওই 14 রকম এলেমওয়ালা লোকের জন্য লেখেন নাই। তাফসির মানে হলো এটাকে সহজ করে আল্লাহর কথাটা বুঝাই দেওয়া। তো উনি কাদেরকে বুঝানোর জন্য লিখছেন? আমাদের মতো আম জনতা যারা, এদেরকে বুঝানোর জন্য লিখছেন। এজন্য 14 প্রকারের এলেম থাকতে হবে ইবনে কাসিরের কাছে, 14 প্রকারের এলেম থাকতে হবে ইমাম তাবারির কাছে, 14 প্রকারের এলেম থাকতে হবে ইমাম কুরতুবির কাছে, 14 প্রকারের এলেম থাকতে হবে ইবনে আবি হাতেমের কাছে, 14 প্রকারের এলেম আমার আপনার কাছে থাকা জরুরি না। আমি আপনি তাফসির করতেছি না, আমি আপনি তাফসির পড়তেছি, তাফসির শুনতেছি, তাফসির বুঝতেছি, কিন্তু আমাদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য যেমন বিধর্মীরা চক্রান্ত করে, মুসলমানেরও চক্রান্ত করে। মুসলিমেরাও বলে খবরদার কোরআন খালি তেলাওয়াত করবেন, কোরআন অনুবাদ পড়িয়েন না, খবরদার গোমরা হয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুসলিম উম্মার হেদায়েতের জন্য, খবরদার হাদিস পড়িয়েন না, হাদিসের অনুবাদ পড়লে আপনি গোমরা হয়ে যাবেন। একদিন ওই দিন উত্তরার এক ভাই আমাকে বলতেছেন যে উনি আলে হাদিসদেরকে ধরার জন্য, আলে হাদিসদেরকে দমন করার জন্য উনি হাদিসের কিতাব কিনে ফেলছে সবগুলা। উনি বলে যে আমরা হানাফি, আমাদের দলিল হলো সবচেয়ে মজবুত, আমরা পৃথিবীর বড় মাজহাব, আমাদেরকে আবার আলে হাদিসেরা কয় দলিল নাই। উনি একেবারে বুখারী কিনছেন, মুসলিম কিনছেন, তিরমিজি কিনছেন, নাসাই কিনছেন, সবগুলা কিনছেন, কিনে উনি একেবারে সবগুলা পড়া শুরু করছে, দলিল খুঁজতেছে। সর্বনাশ না, আমি তো আলে হাদিস ধরার জন্য হাদিস পড়তেছি, এই যে সব হাদিস পড়ি ফেললাম, কিন্তু আমাদের দলিল তো পাই না, দলিল আছে কোথায়? তো মুফতি সাহেব কয়, আপনারা কে বলছে হাদিস পড়তে? আপনি তো হাদিস পড়ে গোমরা হয়ে যাবেন। হাদিস পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস পড়ে নাকি গোমরা হয়ে যায়? আপনি হাদিস পড়ছেন কেন? তো উনি বলছে হাদিস কি খালি আপনি মুফতি সাহেবে পড়বেন, আমরা পড়ার অধিকার নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলো কি খালি আলেম সাহাবীদের কাছে বলতেন না আম সাহাবীদের কাছেও বলতেন? নবী সাল্লাম তো সবার কাছে হাদিস বর্ণনা করছেন, নবীর হাদিস আমাদের সবার জানার অধিকার আছে, খালি আলেমেরা জানবে আর আমরা সাধারণ মানুষ জানবো না। তা আপনি আমাকে ওই হাদিসের কিতাবগুলো বাইর করে দেন যেগুলোর মধ্যে হানাফিদের দলিল আছে। মুসলিম এবং মুসলিম আলেম বলে যে হাদিস পড়লে আপনি গোমরা হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। মুসলিম উম্মার জন্য কত বড় আপনার করুণ পরিস্থিতি তৈরি হয়েছে যে কোরআন আর সুন্না আসছে মুসলিম উম্মার হেদায়তের জন্য, আর এখন বলা হচ্ছে কোরআন আর সুন্না পড়লে আপনি গোমরা হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। এই জন্য আমার সম্মানিত ভাইরা, আমি প্রথমে যে কথাটি বলবো যে কোরআন এসেছে আমাদেরকে সম্মানিত বানানোর জন্য। কোরআনের নাম হলো কোরআনে মাজিদ, কোরআনের সাথে আল্লাহ পাক সিফাত ব্যবহার করছেন মাজিদ। মাজিদ মানে মাজদ, মাজদ মানে সম্মান, মর্যাদা। কোরআনের সাথে আল্লাহ পাক সিফাত ব্যবহার করছেন কারিম, কারিম মানে কারামত, সম্মানের কিতাব এটা। এইটার সাথে যে সম্পৃক্ত হবে, যারা সম্পৃক্ত হবে তারাই পৃথিবীতে সম্মানী হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই পবিত্র রমাদান মাসে, কোরআন নাজিলের মাসে এই শপথ নিতে হবে যে কোরআনকে শক্ত করে ধরব, কোরআন জানব, কোরআন বুঝব, কোরআন অনুযায়ী আমল করব। এবং এই কোরআনে কারিম, কোরআন নাজিলের মাসে আমরা এই শপথ করব যে কোরআনে কারিমকে আমরা খালি মৃত মানুষের সাথে ব্যবহার করবো না, কোরআন জিন্দা মানুষের জন্য কাজে লাগে। আমরা আজকে কোরআনকে নিয়ে গেছি মাইয়েতের জন্য, মরা মানুষের জন্য, বক্সাই দেওয়ার জন্য। জিন্দা মানুষের কোরআনের খবর নাই, মরা মানুষের জন্য কোরআন। অথচ আল্লাহ পাক বলছেন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন লিয়ুনজিরা মান কানা হাইয়া, কোরআন নাজিল করা হয়েছে জীবিত মানুষের জন্য, জীবিত মানুষকে সতর্ক করার জন্য। কিন্তু আমরা জীবিত মানুষ কোরআন বন্ধ করে দিছি, বন্ধ করে দিয়ে মাইয়েতের জন্য ব্যবহার শুরু করছি। কারণ মরা মানুষের শোনাইলেও লাভ নাই, না শোনাইলেও লাভ নেই। মানুষ একটা মারা গেছে, এক বাড়িতে শুরু হয়ে গেছে কোরআন খতমের জোয়ার। এবং বড় লোক মারা গেলে তো বলাই লাগে না, হুজুরের দাওয়াত দেওয়া লাগে না। হুজুরে যদি শুনে যে অমুক সাহেব মারা গেছে, হুজুরের দল বল নিয়ে ছাত্র নিয়ে কোরআন খতম শুরু করে দিছে। কারণ হুজুরে জানে এখানে খতম করলে টাকা এমনি আসবো, এটা দাওয়াত দেওয়া লাগবে না, এখানে অটোমেটিক আসবেই। মানুষ মারা গেছে, শুরু হয়ে গেছে কোরআন খতম। অথচ এই কোরআনটা ওই মরা মানুষের জন্য খতম না করি, জিন্দা মানুষদেরকে যদি কোরআনের একটা সূরা বুঝাই দিত, কোরআনে কারিমের একটা সূরা যদি বুঝাই দেওয়া হইতো, এটা বেশি উপকৃত হইতো। তো মরা মানুষের জন্য কোরআন, তারপরে মরার সাথে সাথে আবার কয় যে ঘরে মারা গেছে এই ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, কারণ মালাকুল মাওত তো বাড়ি চিনে গেছে। যদি কোরআন তেলাওয়াত প্রতিদিন না হয়, পরের দিনও আবার চলে আসতে পারে, এই বাড়িতে আবার মানুষ মরে যেতে পারে। এই জন্য বেশি বেশি এখানে কোরআন খতম চালাইতে হবে, সবসময় কোরআন, চার দিন পর্যন্ত, দশ দিন পর্যন্ত, চল্লিশ দিন পর্যন্ত কোরআন খতম। মাইয়েতের সাথে কোরআন সম্পৃক্ত হয়ে গেছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকালের পরে সাহাবীরা এক খতম কোরআন তেলাওয়াত করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মারা গেছেন, ছেলে মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য একটা সূরা কোরআনে কারিমের তেলাওয়াত করেন নাই। কোন সাহাবি তাদের স্ত্রী মারা গেছেন, ভাই মারা গেছেন, বাবা মারা গেছে, মা মারা গেছে, কারো জন্য একটা সূরা তেলাওয়াত করেন নাই। কিন্তু এখন কোরআন খতম, আর এই রমজান মাস আসছে না, এখন মুসলিমেরা কোরআন তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু তেলাওয়াত শেষে দেখবেন যে মসজিদে যাই, হুজুর এক খতম তেলাওয়াত আছে, একটু বক্সাই দেন হুজুর, বক্সাই দেন। এখন হুজুরে বক্সাবে কেমনে? আর কোরআনে কারিম হলো শারীরিক আবাদত, শারীরিক আবাদত তো আরেকজনের দেওয়া যায় না, আরেকজনকে দিবেন আর্থিক আবাদত। শারীরিক আবাদত কেউ কাউকে দিতে পারে না। যেমন আমি নামাজ পড়লাম দশ রাকাত, পড়ি বলা যাবে না যে আল্লাহ এই নামাজ আমি ভাই আমি আপনারে দিয়ে দিলাম, বক্সায় দিলাম। নামাজ পড়ি বক্সায় দেওয়া যায় না, কারণ নামাজটা শারীরিক আবাদত। কেউ যদি বলে ভাই আমি একটু আজকে ব্যস্ত আছি, সময় পাচ্ছি না, তুমি আমার মাগরিবের নামাজটা একটু পড়ে দিও, পড়া যাবে? কেন যাবে না? আমারটা প্রথম তিন রাকাত পড়লাম, পরে উনারটা তিন রাকাত পড়লাম, অসুবিধা কি? পড়া যাবে না এই জন্য যে এটা শারীরিক আবাদত। শারীরিক আবাদত একজনেরটা আরেকজনে করতে পারে না, এটা আর্থিক আবাদত একজনেরটা আরেকজনে করতে পারে। যেমন যাকাত, যাকাতটা স্ত্রীর উপরও পরো, স্বামীর উপরও পরজ হচ্ছে। স্বামী বলতেছে যে তোমার যাকাত দেওয়া দরকার নাই, আমি তোমার পক্ষ থেকে দিয়ে দিলাম। স্বামী যদি দিয়ে দেয় আদায় হয়ে যাবে। আমার যাকাত ফরজ আছে, আরেক ভাই বলতেছে ভাই আপনার কত টাকা যাকাত আসছে, আমি বললাম যে 10,000 টাকা, ভাই আমি দিয়ে দিলাম, আদায় হয়ে যাবে। উমরা করে দিলেন আরেকজনের পক্ষ থেকে, আদায় হবে। হজ করে দিলেন, আদায় হবে। কিন্তু শারীরিক আবাদত একজনেরটা আরেকজনে করা যায় না। অথচ এই কোরআনে কারিম তেলাওয়াত এটা শারীরিক আবাদত, হজের মধ্যে আর্থিক বিষয়টা আছে, এই জন্য করা যাবে। কিন্তু যেগুলো শারীরিক আবাদত একেবারে শুধু শারীরিক, এগুলো কিন্তু একজনেরটা আরেকজনে করা যায় না। এই জন্য আমার সম্মানিত ভাইরা, কোরআনকে মাইয়্যতের জন্য কাজে না লাগাই, আমরা জীবিত মানুষেরা কোরআনকে শক্ত করে ধরি। তাহলে আমরা যে গৌরব, যে মর্যাদা, যে সম্মান হারিয়ে ফেলছি, এই সম্মান আবার আল্লাহ পাক আমাদেরকে ফেরত দিবেন ইনশাআল্লাহ। এবং সারা পৃথিবী আমাদের নিচে হাতের মুঠায় চলে আসবে যদি কোরআনে কারিম আমাদের হাতে থাকে। এই ভারতীয় উপমহাদেশে শাসন করছে তারা, কিন্তু মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ ছিল না, মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু মুসলমানের ইমান ছিল মজবুত। মুসলিমের হাতে কোরআন ছিল, মুসলিমের হাতে আল্লাহর দিন ছিল। আজকে আমরা কোরআন হারাই ফেলছি। দ্বিতীয় কথা হলো এই মাহে রমাদান খুব ফজিলতময়, বরকতময় একটা মাস। এই মাস আসার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখাল রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রমাদান মাস আসার সাথে সাথে আল্লাহ পাক আসমানের সকল দরজাগুলো খুলে দেন। আসমানের দরজা খুলে দিলে আমাদের লাভটা কি? আসমানের দরজা কেন খুলে দেন? আসমানের দরজাগুলোকে এই জন্য আল্লাহ পাক খুলে দেন, আমাদের আমলগুলো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে পৌঁছার ক্ষেত্রে কোনো বাধা থাকলো না। সুবহানাল্লাহ। মানে একটা হলো আমল সরাসরি পৌঁছা, আর একটা হলো মাঝখানে থেমে থেমে পৌঁছা। আমরা সবসময় লোকাল গাড়িতে উঠি না, ডাইরেক্ট গাড়িতে উঠি। কেন উঠি? যে লোকাল গাড়িতে উঠলে প্রতি স্টেশনে এসে যেন দাঁড়াবে, বারবার বিড়ম্বনা, মানুষ উঠবে নামবে, তারপরে ঝামেলা হবে, কত রকমের কিছু। ঠিক আমলও বাকি 11 মাসের আমল হইলো লোকাল সার্ভিস, আর রমাদান মাসের আমল হইলো ডাইরেক্ট সার্ভিস। অন্যান্য মাসের আমলগুলো নিয়ে ফেরেশতারা প্রথম আকাশে যান, যাওয়ার পরে ফেরেশতারা প্রথম আকাশের দরজা খুলে দেন, তারপরে উপরে যান, তারপরে উপরে যান, এইভাবে আল্লাহ পাকের কাছে পৌঁছান। কিন্তু রমাদান মাসে কোন ফেরেশতা দরজা খোলা লাগে না, ফতিহাত আবওয়াবুস সামা, সকল দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ডাইরেক্ট আপনি সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহর ফজিলত একেবারে আরশে আজিমে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। ফতিহাত আবওয়াবুর রহমা, রহমতের সমস্ত দরজা আল্লাহ পাক খুলে দেন। রহমতের দরজা খুলে দেওয়ার অর্থ হলো রহমতের ভিতরে ডুবে থাকবেন পুরা রমাদান মাসটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের মধ্যে ডুবে আছে। এজন্য রহমতের মধ্যে ডুবে থাকার কারণে আপনি বছরের অন্য সময়ে সিয়াম পালন করে দেখবেন, আর রমাদান মাসে সিয়াম পালন করে দেখবেন, দেখবেন যে আকাশ পাতাল তফাত আছে। আজকে যে রোজা রাখছেন তেমন কোনো কষ্ট অনুভব হয় নাই, কিন্তু রমাজানের বাহিরে যদি থাকতেন দেখতেন যে অনেক ধরনের কষ্ট অনুভব হইত। এই অনুভবটা হয় না কেন? ফতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহর রহমতের দরজাগুলো খোলা, রহমতের মধ্যে আমরা ডুবে আছি। দেখবেন ছোট ছোট বাচ্চারা রমাদানে রোজা রাখতে পারে, কিন্তু রমজানের বাইরে রোজা রাখাই দেখেন পারবে না, এত সহজ না। কিন্তু রমাদান মাসে আলহামদুলিল্লাহ সহজেই বাচ্চারাও রোজা রাখে ফেলায়। অনেক অসুস্থ মানুষও রমজান মাসে রোজা রাখে ফেলায়, রোজা রাখতে পারে। গর্ভবতী মায়েরাও অনেকে রাখেন, বাচ্চাকে দুধ পান করান, এখান থেকে সিয়াম পালন করেন, আল্লাহ পাক সহজ করে দেন। কারণ হলো ফতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিয়েছেন। আর ওয়া ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দিলে লাভ কি? জান্নাতের দরজা খুলে দিলে লাভ হলো এটা যে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতগামী লোকেরা আগ্রহী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন যে একটা সুন্দর চাকচিক্যময় বাড়ি, আপনি তখন বাড়িটার দিকে তাকাইতেছেন, তাকা তাকা দেখতেছে, দেখলেন যে দরজাটাও খোলা, জানালাও খোলা। আপনি কইলেন যে এত সুন্দর বাড়ি তো বসন্ত রায় আর দেখি নাই, একটু দরজা দিয়ে যাই দেখে আসি তো বাড়িটা কেমন, কি টাইলস লাগাইছে, কি সুন্দর করছে, কি বাতি লাগাইছে, আপনি দেখতে গেলেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা রমাদান মাসে জান্নাতের দরজাগুলো সব খুলে দেন, খুলে দেন এই জন্য যে একজন মুমিন হলো জান্নাতের প্রতিযোগিতা করতেছে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা ওই রবের মাগফিরাতের দিকে দৌড়াও, রবের মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করো, ওয়া জান্নাতিন আর জান্নাতের দিকে প্রতিযোগিতা করো, জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রস্থ হলো আসমান আর জমিনের মতো। সুবহানাল্লাহ, তাহলে মুমিন জান্নাতের দিকে দৌড়াইতেছে, দৌড়াতে দৌড়াতে হঠাৎ নজরে পড়লো যে কিরে এত সুন্দর জান্নাত, আবার দরজাও খোলা, সুবহানাল্লাহ। তখন মুমিন বলল যে আমার এই জান্নাতে ঢুকতেই হবে যে কোনো উপায়। তখন মুমিন কোমর বেঁধে নেমে যাবে এই রমাদান মাসের, কোমর বেঁধে শক্ত হয়ে নেমে যাবে যে এই রমাদানের সকল ফজিলত বরকত আমার লাভ করা চাই, কারণ আমাকে জান্নাতে যেতেই হবে। সুবহানাল্লাহ, এই জন্য আল্লাহ পাক জান্নাতের দরজাগুলো সব খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াব জাহান্নাম, জাহান্নামের সব দরজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দেন। বন্ধ করে দেন কেন? আল্লাহ সুবহান ওয়া তাআলা দুনিয়াবাসীকে বলতে চান, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাই নাই, এই জাহান্নামে ঢুকানোর জন্য কোনো মানুষ আমি বানাই নাই, এই জন্য জাহান্নামের দরজা স্টপ, একেবারে টোটাল বন্ধ, বন্ধ করে দিলাম, এটা তোমাদের জন্য, কোনো মানুষের জন্য আমি বানাই নাই, তোমাদের জন্য আমি বানাইছি জান্নাত। তোমরা যত ভুল ত্রুটি যা করে ফেলেছ এই রমাদান মাসে তোমরা তওবা করে ইস্তিগফার করে ফিরে আসো, জান্নাতের দিকে ফিরে আসো। কিন্তু মুমিন তারপরও যদি কয় যে না আমি জান্নাতে যেতে চাই না, আমি জাহান্নামে যাই, তা আল্লাহ কি করবেন? আল্লাহ বলতেছেন আমি জাহান্নাম তোমার জন্য বানাই নাই, কিন্তু মুমিন কয় যে না আমি জান্নাতে যেতে ভালো লাগে না, আমার কাছে, আমার কাছে জাহান্নাম ভালো লাগে। এই জন্য রমাদান মাসে এমন হতবাকাও আছে নামাজ পড়ে না, আছে না? আল্লাহর কত বান্দা আছে রমাদান মাস আসতে তাও নামাজ পড়ে না, রমাদান মাস আসতে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা ছাড়তে পারে না, রমাদান মাস আসতে মানুষের সাথে ধোকাবাজি করে, প্রতারণা করে, ওজনে কম দেয়, কত রকমের মানে গুনার কাজ করে বেড়াচ্ছে রমাদান মাসে, অর্থাৎ জান্নাতে যেতে চায় না, সে চায় জাহান্নামে যাবে। তা আল্লাহ পাক তাকে জোর করে জান্নাতে দেওয়ার দরকার থাকে, সেই চায় জাহান্নামে যাবে, এই জন্য সে আল্লাহ পাক পরে জাহান্নামের দরজা আবার খুলে দেন। কিন্তু আবার অনেকে এটা দিয়ে ভুল বুঝে, জান্নাতের দরজা খোলা আর জাহান্নামের দরজা বন্ধ দেখে কেউ কেউ বলে যে রমজান মাসে মারা গেলে কোনো কবরের আজাব নাই, বলে না এরকম শুনছেন না? রমজান মাসে যদি কেউ মারা যায় কবরের আজাব নাই, এটা ভুল কথা। জান্নাত জাহান্নাম খোলা থাকা আর বন্ধ করার সাথে কবরের আজাবের কোনো সম্পর্ক নেই, জান্নাত জাহান্নাম আলাদা জিনিস। কবর জগতে আল্লাহ পাক কাউকে জান্নাত জাহান্নাম দেন না, জান্নাত জাহান্নাম দিবেন বিচারের পরে, হাশরের ময়দানের পরে। কিন্তু রমাদানে মারা গেলেও তার আজাবে কবর হবে, কোন সহি হাদিসে আসে নাই যে আজ রমাদান মারা গেলে তার কবরের আজাব বন্ধ থাকবে, এই কথা কোনো হাদিসে আসে না। বরং সিয়ামরত অবস্থায় যদি মারা যায় তাহলে আল্লাহ পাক তার আজাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, অর্থাৎ আমলরত অবস্থায় মারা যাওয়ার ফজিলত আছে, কিন্তু কোনো মাসের কোনো দিনের ফজিলত না। বুঝতে পারছেন কথাটা? শুক্রবারে মারা গেলে কোনো বিশেষ ফজিলত নাই, কিন্তু যদি শুক্রবারে আমলরত অবস্থায় মারা যায় আল্লাহর জিকির করতে করতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর জিকিররত অবস্থায় মারা গেছে, এটার ফজিলত আছে। সালাত আদায় করারত অবস্থায় মারা গেছে, সিয়ামরত অবস্থায় মারা গেছে, ইবাদতরত অবস্থায় মারা গেলে এটার ফজিলত আছে। কিন্তু ওই শুক্রবারে মারা গেছে তাই বলে আজাবে কবর মাফ, রমাদান মাসে মারা গেছে এই জন্য আজাবে কবর মাফ, এইরকম কোনো মাফের গ্যারান্টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই। তাহলে রমাদান মাসে আল্লাহ পাক এত ফজিলত দান করেন, আবার কি করেন? ওয়াসুফিদাতিস শায়াতিন, সুবহানাল্লাহ। যে আমরা জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভূমিকা রাখে শয়তান, শয়তান আমাদেরকে এমন ভাবে প্ররোচনা দেয় যে প্ররোচনায় আমরা গুনার কাজ করে ফেলি, জাহান্নামে যাওয়ার কাজ করে ফেলি। আল্লাহ পাক এই মাসে সুফিদাতিস শায়াতিন, শয়তানগুলোকে আল্লাহ পাক বন্দী করে রাখেন, সুবহানাল্লাহ। কেন? যাতে আমরা জাহান্নামে যাওয়ার কাজ না করি। কিন্তু তারপরেও তো দেখি আমরা সমাজে জাহান্নামে যাওয়ার কাজ মানুষ করতেছে, করতেছে না? তো শয়তান বন্দী তাও কেন করে? হ্যাঁ, এখানে হলো মানে শয়তান কাজ করে ছাত্রদেরকে নিয়ে, ওস্তাদ নিয়ে কাজ করে না। কথাটা বুঝতে পারছি? শয়তান কাজ করে ছাত্র নিয়ে, ওস্তাদ নিয়ে কাজ করে না। মানে যারা শয়তানের উপরে উঠে গেছে, মানে শয়তানের ওস্তাদ হয়ে গেছে, তাদেরকে নিয়ে তো শয়তানের কোনো কাজ করার দরকার নেই। শয়তান কাজ করে যারা স্টুডেন্ট এখনো, যারা তাওহীদের দিকে যেতে চায়, যারা সুন্নতের দিকে যেতে চায়, যারা জান্নাতের দিকে যেতে চায়, শয়তানের ডিউটি হলো এখানে। শয়তান এদেরকে কিভাবে জান্নাত থেকে জাহান্নাম মুখী করবে, কিভাবে তাওহীদ থেকে শিরক মুখী করবে, কিভাবে সুন্নত থেকে বেদাত মুখী করবে, শয়তানের কাজ হলো এই জায়গায়। কিন্তু যারা শয়তানের থেকে আরো উপরে উঠে গেছে, উপরে তপকায় চলে গেছে, তাদেরকে নিয়ে তো শয়তানের কোনো কাজ নাই। যেই মানুষগুলো দেখা যায় যে রমজান মাসেও আল্লাহ নাফরমানি করে বেড়াচ্ছে, এই মানুষগুলো শয়তানের থেকে আরো উপরের স্তরে পৌঁছে গেছে। এই জন্য এদেরকে শয়তান বন্ধ রাখলেও কোনো কাজ হয় না, কারণ তো নিজেরাই শয়তানের বাস্তব, শয়তানের রূপ লাভ করছে। এই জন্য শয়তান বন্ধ থাকার পরেও এরা দেখা যায় আল্লাহ নাফরমানিমূলক কাজ রমাদান মাসেও বন্ধ করে না। কিন্তু অধিকাংশ মানুষ দেখেন রমাদান মাসে আল্লাহ নাফরমানি কম করে, অন্যান্য মাসে মসজিদে এত মুসল্লি দেখা যায় না, রমাদান মাস আসলে মসজিদ ভরে যায় মুসল্লি। আজকে ফজরে আমরা দেখি যে মসজিদে জুমার নামাজে এত মুসল্লি হয় না, ফজরের নামাজে যে মুসল্লি, অথচ আমরা দেখি যে অন্য সময় ফজরের নামাজে এক কাতার, দুই কাতার, তিন কাতার, কোন মসজিদে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কেউ নেই। বাংলাদেশে এরকম মসজিদও আছে গ্রামে, এবং অনেক জায়গায় দেখছি আমি যে সূর্য ওঠার পাঁচ মিনিট আগে মুয়াজ্জিন তাড়াতাড়ি এসে আজান দিয়ে নামাজ পড়ে। মানে এর আগ পর্যন্ত একটা মুসল্লিও আসে না, কেউ আসে না, আর ইমাম সাহেব আগে বলে দিচ্ছে ফজরে আসতে পারবো না, ফজরে আসতে হবে না। মুয়াজ্জিন সাহেব আসে আজান দেয় আর তাড়াতাড়ি সূর্য উঠে গেছে তাও নামাজ পড়তেছে, এরকম অবস্থাও আছে। আবার যে মসজিদে দেখবেন ইমাম মুয়াজ্জিন ছাড়া মুসল্লি নেই, তো ইমাম মুয়াজ্জিন একজন আরেকজনের কয় যে ভাই চাকরি না হলে আমরাও কিন্তু আসতাম না, বাধ্য হয়ে আসতেছি। এরকম পরিস্থিতি বাংলাদেশে ফজরের নামাজের। কিন্তু সেই জায়গায় ফজরের নামাজে দেখা যাচ্ছে যে মসজিদ ভরপুর, কেন? ওই যে শয়তানের বাধাটা একটু কমে গেছে রমাদান মাস আসার কারণে। জুমার নামাজে মুসল্লি বেশি, সব জায়গায় কিন্তু টুপিওয়ালা বেড়ে গেছে, সবার মাথায় মাথায় টুপি দেখবেন, যে মানে দিনের অনুভূতি, ইসলামের অনুভূতি রমাদান মাস আসার পরে তুলনামূলক অনেক বেড়ে যায়। এটা হলো সুফেদাতের শায়াতিন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতকে এমন পাঁচটা পুরস্কার দেওয়া হয় যেটা পূর্ববর্তী কোন নবীর উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন নাই, মুসনাদে আহমদের হাদিস। এক নম্বর যেটা নিয়ামতটা আল্লাহ পাক আমার উম্মতকে দিয়েছেন সেটা হলো খুলুফু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিরিহিল মিস্ক, আমার উম্মতের সিয়াম পালনকারীদের সিয়াম পালনের কারণ করার কারণে যে প্রাকৃতিক গন্ধটা আসে ইফতারের টাইম হলে মুখে একটা গন্ধ আসে, এটা স্বাভাবিক, এটা আবার দাঁত পরিষ্কার না করার কারণে না, মানে এটা সিয়ামের কারণে, সারাদিন কিছু না খাওয়ার কারণে যে গন্ধটা আসে, এই গন্ধটা আতিয়াবু ইনদাল্লাহি মিরিহিল মিস্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিস্কের সুগন্ধির চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সাইমিনদেরকে কত মহব্বত করেন। এটা শুধু আমাদেরকে এই নিয়ামতটা দেওয়া হয়েছে, অন্য নবীর উম্মতকে আল্লাহ পাক দেন নাই। দ্বিতীয় নম্বরে যেটি দেওয়া হয়েছে ওয়া তাস্তাগফিরু লাহুমুল মালাইকাতু হাত্তা ইফতিরু, ইফতার পর্যন্ত মালাইকারা ফেরেশতারা ইস্তিগফার করতে থাকেন। সুবহানাল্লাহ, সিয়াম পালনকারীর জন্য, রোজাদারের জন্য ইফতার পর্যন্ত ফেরেশতারা ইস্তিগফার করেন। ফেরেশতারা ইস্তিগফার করা মানে তারা মাসুম, কোনো গুনাহ করেন না, তারা ইস্তিগফার করলে আল্লাহ কবুল করেন। তিন নম্বর নিয়ামত যেটি আল্লাহ পাক দেন, ওয়া ইউযাইয়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতকে সুশোভিত করেন। সুবহান, তার জান্নাতকে প্রতিদিন সাজাইতে থাকেন রমাদানের মধ্যে। আল্লাহ পাক আল্লাহর বান্দা যত আমল করে তত জান্নাত সাজাইতে থাকেন সিয়াম পালনকারীর জন্য। এটা অন্য নবীর উম্মতকে এই নিয়ামতটা আল্লাহ পাক দেন নাই। চার নম্বরে আল্লাহ পাক এই নবীর উম্মতকে যে পুরস্কারটা দিয়েছেন, ওয়া সুফফিদাতিস ওয়া সুফফিদাত ফীহি মারাদাতুস শায়াতিন, দুষ্ট শয়তানগুলোকে আল্লাহ পাক বন্দী করে রাখেন, দুষ্ট শয়তানগুলোকে আল্লাহ পাক এই রমাদান মাসে বের হইতে দেন না, যেটা অন্য নবীর উম্মতদের জন্য আল্লাহ পাক করেন নাই। পাঁচ নম্বর হলো ওয়া ইউগফারু লাহুম ফি আখিরি লাইলা, রমাদানের শেষ রাত্রিতে সমস্ত সিয়াম পালনকারীদেরকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ, সমস্ত সিয়াম পালনকারীদেরকে আল্লাহ পাক শেষ রাত্রিতে যখন ডিউটি শেষ হয় আল্লাহ পাক সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমার সম্মানিত ভাইরা, এই রমাদান মাসের ফজিলত লাভ করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এই জন্য এক ঘন্টা, এক মিনিট, এক সেকেন্ডও আমরা বেহুদা কাজ আমরা রমাদান মাসে নষ্ট করব না। চেষ্টা করব যথাসাধ্য আমরা বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করার, জিকির আজকারের মধ্যে অতিবাহিত করার, বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার, বেশি বেশি এলেম অর্জন করা, কোরআনের তাফসির পড়া, হাদিস পড়া, ফিকহি মাসালা মাসাইল জানা, শরীয়তের বিধিবিধান জানা, অর্থাৎ আল্লাহর দ্বীনের ক্ষেত্রে ইবাদতের মধ্যেই আমরা সব সময় সারাক্ষণ ব্যয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি বিষয় রমাদান মাসের সাথে সম্পৃক্ত, সেটি হলো যাকাত। যাকাতটি আমরা রমাদান মাসে, রমাদান মাস আসলেই বেশি দিয়ে থাকি, এটা যুগ যুগ ধরে মুসলিম উম্মাহ এই আমলটা করে। কিন্তু যাকাত সারা বছরে দেওয়া যায়, কিন্তু রমাদানে দিলে যেহেতু সব আমলের ফজিলত রমাদানে বেশি, তাহলে যাকাতের ফজিলত রমাদানে বেশি, সদাকার ফজিলত বেশি, এই জন্য আমরা রমাদান মাসে দিই। আর রমাদান মাস হলে হিসাব রাখাও সহজ, এই রমাদান থেকে এই রমাদান এক বছর হিসাব রাখা সহজ। এই যাকাতের ব্যাপারে খুব তৎপর হইতে হবে, কারণ জান্নাতুল ফেরদাউসের যারা ওয়ারিস তাদের বড় বৈশিষ্ট্য হইল কাদাফ লাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন। যাকাতের ব্যাপারে এরা অত্যন্ত সক্রিয় থাকে মুমিনেরা, যাকাত শুধু আদায় করে না, আদায়ের ব্যাপারে খুব সক্রিয় থাকে। সক্রিয় থাকার অর্থ হইল যাকাতের কোনো অংশ কিছু আমার থেকে বাদ পড়তেছে কিনা, কোনো জায়গায় আমার কোনো কিছু যাকাত দেওয়া হচ্ছে না, এরকম কিছু রয়ে গেছে কিনা, এগুলোর ব্যাপারে খুব তৎপর থাকে, খুব সাবধান থাকে। এজন্য একজন মুমিনকে যাকাতের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে, আমার কোনো সম্পদ কোনো কিছু যাকাতের থেকে বাদ যাচ্ছে কিনা। কারণ যাকাত যদি আদায় না করেন, আল্লাহ পাক সূরা হামিম আস সাজদার 5 এবং 6 নম্বর আয়াত আল্লাহ পাক এদেরকে মুশরিক বলছেন। আল্লাহ পাক বলছেন ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ পাক বলছেন মুশরিকদের জন্য ধ্বংস অনিবার্য, আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা যাকাত আদায় করে না। এখানে যাকাত আদায় করে না তাদেরকে আল্লাহ পাক মুশরিক হিসেবে অভিহিত করছে। জটিল বিষয়, যাকাতকে অস্বীকার করে, আল্লাহ আল্লাহ পাক সম্পদের উপরে যাকাত খরচ করছেন, সম্পদ খরচ করতে চায় না, কারণ মানুষের কাছে সম্পদ হলো সবচেয়ে প্রিয়। সব দিতে রাজি, জান দিতে রাজি, কিন্তু সম্পদ দিতে রাজি নাই। জান দিয়ে দিবে তবুও টাকা বাহির করবে না পকেট থেকে। যদি বলেন যে আমার, আমি অনেক মুসল্লিকে এরকম পাই, হুজুর যা বলেন সব রাজি আছি, টাকার কথা বললে আমি নাই, ডাইরেক্ট বলে, এরকম মুসল্লিও আছে যে হুজুর আপনি এখানে মসজিদে প্রতিদিন প্রোগ্রাম করেন কোনো অসুবিধা নেই, আমি রাজি, আমি থাকবো শুনবো সব আছে, কিন্তু যদি টাকার কথা কন তাহলে আমি নাই। স্পষ্ট কথা, অর্থাৎ একজন মানুষ সব দিতে রাজি ও সম্পদ দিতে রাজি হয় না। এই জন্যই আল্লাহ পাক যাকাতের মধ্যে এত ফজিলত রাখছেন, যে ব্যক্তি যাকাত দিবে বুঝতে হবে তার মনটা বিশুদ্ধ হয়ে গেছে, তার তাকওয়াটা পরিশুদ্ধ হয়ে গেছে, তার ঈমানটা পরিশুদ্ধ হয়ে গেছে, কারণ তার কাছে সম্পদের মহব্বতের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত বেড়ে গেছে। সুবহানাল্লাহ। সূরা আত-তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ পাক যারা যাকাত দেন না তাদের কঠিন শাস্তির কথা বলছেন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা অনেক ধন সম্পদ জমা করে কিন্তু আল্লাহ রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা যাকাত দিতে চায় না তাদেরকে আযাবে আলীমের সুসংবাদ শুনাই দেন। আযাবে আলীমের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ পাক বলছেন ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ শুনাই দেন। সুসংবাদ বলছেন কেন? উপহাস করে আল্লাহ বলছেন যে যারা যাকাত দেয় না, সম্পদ থেকে খরচ করে না, তাদেরকে আপনি আযাবে আলীমের সুসংবাদ শুনাই দেন। আযাবে আলীমটা কি? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে তার সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। জাহান্নামের আগুনের মধ্যে সম্পদগুলোকে গরম করা হবে, উত্তপ্ত করা হবে। করার পরে ফাতকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এরপরে তার কপালের মধ্যে, তার দুই পার্শ্ব দেশে, তার পিঠের মধ্যে দাগ দেওয়া হবে। ডাক দেওয়া হবে আর বলা হবে হাদা মা কানাস্তুম লি আনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন, বলা হবে এটাই তোমার সেই জমা করা সম্পদ, ওই সম্পদের মজা তুমি গ্রহণ করো, স্বাদ গ্রহণ করো। নাউযু বিল্লাহ, তোমার সম্পদের মজা নাও, এটাই তোমার সেই সম্পদ। সূরা আল মুদাসসিরের 42-48 নম্বর আয়াতে আল্লাহ পাক জাহান্নামীদের কিছু কারণ বর্ণনা করছেন, জাহান্নামে যাওয়ার কিছু গুরুত্বপূর্ণ কারণ। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার জাহান্নামে আসছো কেন? জাহান্নামে আসার তো কোনো কারণ নাই, কারণ নবী রাসূল গেছেন পৃথিবীতে, আসমানে কিতাব গেছে, তারপরেও তোমরা জাহান্নামী। ফেরেশতাদের কাছে এটা মহা আশ্চর্যের বিষয় যে এই মানুষগুলোর কাছে নবী রাসূল গেল, আল্লাহর কিতাব গেল, তারপরে এগুলো জাহান্নামে আসলো কেন? জিজ্ঞাসা করার পরে তারা উত্তর দিবে জাহান্নামীরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম উত্তর হলো আমরা মুসল্লি ছিলাম না, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতাম না। 2 নম্বর উত্তর হলো ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এখানে মিসকিনের খাবার মানে যাকাত দিতাম না। জাহান্নামে যাওয়ার আমাদের বড় একটি কারণ যাকাত দিতাম না। আল্লাহ পাক কোরআনে কারিমে 27 বার সালাত এবং যাকাতকে একসাথে উল্লেখ করছে, যেখানে সালাতের কথা আসছে সাথে যাকাতের কথা আসছে, এরকম 27টি আয়াতে আল্লাহ পাক এভাবে উল্লেখ করেছে। তাহলে বোঝা যায় সালাত যেমন গুরুত্বপূর্ণ ইমানের জন্য, যাকাতও এরকম ইমানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সহ বড় বড় সাহাবীরা পরামর্শ দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে এরা তো নামাজও কায়েম করে, সমস্ত ইবাদত বন্দেগি করে, সব করে, খালি একটা কাজ করে না, যাকাত দেয় না, সুতরাং এদের বিরুদ্ধে কিছু করার দরকার নাই, এরা তো সব করে, এদের কোনো অসুবিধা নাই। কারণ এখন নবী নাই, রাসূল নাই, এখন আমাদের চতুর্মুখী সমস্যা, এই সমস্যার মধ্যে আমরা এদিকে হাত বাড়ানো ঠিক হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে সবচেয়ে নরম মানুষ, কিন্তু তিনি সেদিন বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাত আর যাকাতের মধ্যে কোনো পার্থক্য করেন নাই, আমার রাসূল সালাত আর যাকাতের মধ্যে কোনো পার্থক্য করেন নাই, সুতরাং আমার রাষ্ট্রের কোনো নাগরিক যদি সালাত আর যাকাতের মধ্যে পার্থক্য করে, আল্লাহর কসম আমি আবু বকর আল্লাহ রাসূলের সাহাবীদেরকে নিয়ে তার বিরুদ্ধে লড়াই করে যাব। সুবহানাল্লাহ, লাউ মানাউনি আনাকান কানু ইয়াদুনাহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের যুগে যেই পরিমাণ যাকাত তারা আদায় করত, সেখান থেকে যদি একটা ছাগলের রশি পরিমাণ যাকাত যদি আমাকে কম দে, তবু আমি আবু বকর ওই সামান্য যাকাতের জন্য লড়াই করে যাব। সুবহানাল্লাহ, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনে কোনোদিন আমরা এত কঠিন হইতে দেখি নাই, ওয়াল্লাহি কদ শারাহাল্লাহু সাদরা আবি বকর, আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের বক্ষকে সেদিন খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আবু বকরের বক্ষকে আল্লাহ পাক প্রশস্ত করে দিয়েছেন। তখন আমরা নবীর সাহাবীরা সবাই মিলে বললাম, ফাআরিফতু আন্নাহুল হক, আমরা সিদ্ধান্ত নিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলছেন এটাই হক। আবু বকরকে আমরা বললাম, আমাদেরকে এই বিষয়ের উপরে বায়াত নেন, আপনি যেই যাকাত অস্বীকারীর বিরুদ্ধে জিহাদ করবেন, আমরা নবীর সাহাবীরাও সবাই আপনার সাথে আছি। সুবহানাল্লাহ, আমরা আপনার সাথে লড়াই করে যাব যদি কেউ যাকাত দিতে অস্বীকার করে। কিন্তু আজকে দেখেন অনেক মুসলমান যাকাত দেয় না, অনেকের কোটি কোটি টাকা যাকাত আসছে, অল্প টাকা দিয়ে যাকাত দিয়ে পার, কেউ কেউ আছে আবার যাকাতের সাথে 3-4টে নিয়ত একসাথে, মানে এক কাজে কয়েক কাজ। যেমন আমরা দেখছি সাতকানিয়া যাকাত কি ইফতার সামগ্রী বিতরণ করতে যাই চট্টগ্রামে, কতগুলো মানুষ কতগুলো মুসলিম ভাই বোন মারা গেছেন, ইফতার আনতে গিয়ে মানুষ মারা যাবে কেন? ইফতার তো মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে, এটা তো মাঠে ময়দানে গিয়ে তার বাড়ি থেকে আনতে হবে না, লাইন ধরে আনতে হবে না, এটা তার বাড়িতে অটোমেটিক পৌঁছবে, রাত্রে পৌঁছে যাবে, সে জানবে না কে পাঠাইছে। আপনার সমস্ত এবাদতের মানহাজ শিখতে হবে সাহাবায়ে কেরাম থেকে, এটাকে বলা হয় মানহাজুস সালাফ। অনেক ভাই আজকে আমাদের সমাজে মানহাজ বুঝে না, একটা হলো সহি আকীদা আর একটা হলো সহি মানহাজ। শুধু আকীদা বিশুদ্ধ হইলে হবে না, মানহাজটাও বিশুদ্ধ হইতে হবে। সহি মানহাজ হতে হবে মানহাজ সালাফ, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, সালাফে সালেহীন, তারা কিভাবে কোরআনের আয়াতটা বুঝছেন, তারা কিভাবে হাদিসটা বুঝছেন, তারা আমলটা কিভাবে করছেন, এটার আলোকে বুঝতে হবে। না হয় আপনার আমার মানহাজ বিশুদ্ধ হবে না। তাহলে যাকাত তো সাহাবায়ে কেরাম আদায় করছেন, করছেন না? তারা কিভাবে করছেন তাদের নমুনা ফলো করতে হবে, এটাই মানহাজ সালাফ। সাহাবায়ে কেরাম যাকাত আদায় করতেন, ডান হাতে দিত বাম হাতে জানতো না, যাকে যাকাত দেওয়া হয়েছে উনি জানতেন না কে যাকাত দিছে, কারণ উনি জানলে ওই সাহাবি মনে করতেন যে এই লোকটা আমার কাছে ছোট হয়ে থাকবে, কারণ আমাকে যে যাকাত দিবে সবসময় আমি তার কাছে ছোট হয়ে থাকবো, যে আমাকে উনি যাকাত দেয়, সদাকা দেয়, দান করে, তার সামনে উঁচু করে কথা বলতে পারবো না। আজকে আমরা সমাজে ওলামায়ে কেরাম শক্ত করে কথা বলতে পারি না, কারণ কি? কারণ হলো আমরা তো যাকাত খাই, সদাকা খাই, যারা খাওয়ায় তাদের বিরুদ্ধে আবার কথা বলে কেমনে? তাদের সামনে তো চুপ করে বসে থাকতে হয়। এই জন্য দেখেন মসজিদের সভাপতির বিরুদ্ধে কথা বলতে পারে না, সেক্রেটারির বিরুদ্ধে কথা বলতে পারে না, অথচ ইমামের অধীনে সভাপতি সেক্রেটারি, সভাপতি সেক্রেটারির মর্যাদা হলো খাদেম। মসজিদে সবচেয়ে মর্যাদার অধিকারী ইমাম, মসজিদ চলবে ইমামের নেতৃত্বে, ইমামের কথায়। তারপরের মর্যাদা মুয়াজ্জিন, তারপরের মর্যাদা খাদেম। তাহলে তৃতীয় মর্যাদার অধিকারী সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মোতাওয়াল্লি সাহেব, যারা মসজিদ কমিটিতে থাকবেন, তারা হলো খাদেম। অথচ খাদেমে ইমাম সাহেবকে চালায়, ইমাম সাহেব খাদেমদের বয়ে অস্থির। কারণ কি? এটার কারণ হলো ওই যে সহযোগিতা করে, সদাকা করে, বিভিন্ন দান খয়রাত করে, ডাইরেক্ট করে, ডাইরেক্ট করার কারণে আমরা মনোবল দুর্বল। মাদ্রাসায় জাকাত দিয়ে সদাকা দিয়ে পড়াইছে, এখন আবার ওই ওইসব লোকের বিরুদ্ধে কিভাবে কথা বলি? এজন্য আমাদের মুখ দিয়ে হক কথা বাইরেতে অনেক সময় কষ্ট হয়। এই জন্য সাহাবায়ে কেরাম যাকাত দিতেন, কে দিছে এইটা জানতেন না, যাকে দেওয়া হয়েছে। গভীর রাতের অন্ধকারে এক দুজন সাহাবি এক জায়গায় বসে আছেন মসজিদে, একজন সাহাবি এসে তার পকেটে টাকাটা দিয়ে দিছে, বাসার যায় দেখে এতগুলা টাকা। আমরা হইলে কইতাম যে দেখো হুজুরের কারামতি, বুজুর্গি, হুজুরের পকেটে ফেরেশতারা টাকা দিয়ে গেছে। আমরা বাংলাদেশে যদি এই যুগে এরকম হয়, দেখো হুজুর মসজিদে বসে রয়েছে, হুজুরের এ ফেরেশতারা আসে পকেটে টাকা ঢুকে দিয়ে গেছে। সাহাবায়ে কেরাম এইভাবে পকেটে টাকা ঢুকে দিতেন, যাতে না বুঝে কে দিছে, অন্ধকারে দিতেন, ডান হাতে দিত বাম হাতে জানতেন না। আর আজকে আমরা দেওয়ার আগে প্রচার, মানে আমার উদ্দেশ্য হলো মানুষকে জানানো, এবং নির্বাচনে ভোট কিনা, যে আমার ভোট ওকার কিনা হইলো, জাকাত দেওয়া হইলো, একসাথে তিন চার কাজ, এত রকমের তিন চার রকমের কাজ একসাথে করলে আল্লাহ পাক সেটা কবুল করেন না। এই জন্য ইবাদত কবুলের শর্ত হলো এখলাস। এই জন্য আমার সম্মানিত ভাইরা, রমাদান মাসে আমরা জাকাত গুলো আদায় করব, এবং আমরা যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল জাকাত ফরজ করেছেন, মাসালা মাসাইল ওলামায়ে কেরামদের থেকে সঠিকভাবে জেনে, সালাফে সালেহীনের মানহাজে সাহাবায়ে কেরাম যেভাবে আদায় করতেন, তাবেঈনে কেরাম যেভাবে করতেন, তাবে তাবেঈনে কেরাম যেভাবে করতেন, যুগে যুগে সালাফে সালেহীন যেভাবে করতেন, সেই পদ্ধতি অনুসরণ করে আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে রমাদানের সকল বরকত ফজিলত লাভ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।